ঘোচাতে মনের আধার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, আলো জ্বালাতে এই দুনিয়ার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, ঘোচাতে মনের আধার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, যিনি আরশেতে ছিল আজ ফরশে নেমে এলো, আসমানে বিরহ নামিল, আমিনার কোল ভরে গেল, উম্মতে করিতে পারাপার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, ঘোচাতে মনের আধার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, আনিলেন কুরআন কলেমা আর পাক পঞ্জে গানা, তীর সিরোজা হলো আনা, মানবে মোমেন মোমিনা, যিনি শাফায়াতের কান্ডার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, ঘোচাতে মনের আধার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, কত বেদিনী কাফের পাপী রসুলের কাছে চে মাফি, কলেমা পড়িল তারা কি নবীজির সততা দেখি, মুক্তির পথ দেখাতে সবার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, ঘোচাতে মনের আধার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, রয়েছেন তিনি ইমানে আমার ধ্যানে একিনে, মেহবুবকে লইবে চিনে কঠিন হাশরের দিনে, আমি উম্মত জাহার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, আলো জ্বালাতে এই দুনিয়ার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, ঘোচাতে মনের আধার, এসেছেন প্রিয় বন্ধু খোদার, এসেছেন প্রিয় বন্ধু খোদার।